As-salamu salli ala As-salamu salli ala Akashe bata se kushiri mela Dharate ese chan kamli wala Jar preme diwana Sayang khuda taala Tazim kar dekho na Farishta hur mala Assalam salli ala Assalam salli ala Papita pibe din mani bese din Azbe imaner chhaya te নবীজি আমার দেবেন উপহার কাউসার রোজ হাসরতে মুক্তির তরে দুই হাত ধরে তরাইবেন উম্মতে কত গুনাহগার হইবে যে পার যাবে চলে জান্নাতে মাথায় আজ নূরি তাজ দিয়েছেন মওলা যার প্রেমে দিওয়ানা স্বয়ং খোদা তাআলা মাথায় নূরি তাজ দিয়ে ছজ মাওলা সেই নূরের আলোতে জগৎ উজালা যার প্রেমে দিওয়ানা স্বয়ং খোদা তাআলা তাজিম করে দেখো না ফরিস্তা হুর মালা পেটে কতবার বেঁধেছে পাথর শোয়েছে ভুক পিপাসা এতিম হয়েছে উট চড়িয়েছে করিয়াছেন ব্যবসা করেন আশা লোভ লালসা শুধু এলাহি ভরসা গাছ পাথর নদী সাগর জপের সুলাল্লা দেয় সালাম ফুল সপনম আর পথের করে দেখো না ফরিস্তা হুর মালা আসসালাম সাল্লি আলা আসসালাম সাল্লি আলা নবীজি আমার দেখো না তার দণ্ডন শহীদ করিল দিনের তরে তাই বদরে কত খুনই ঝরাল ছেলেরা ঘিরে পাথর মেরে পাগল বলে তাড়ালো জিবরিল সে তার বলিল শাস্তি কি দেবে বলো হাত তুলে নবী বলে ক্ষমা করো আল্লাহ শাস্তি না দাও ওদের দেখাও ঈমানের জেল্লা যার প্রেমে দিওয়ানা স্বয়ং খোদা তাআলা তাজিম করে দেখো না ফরিস্তা হুর মালা আসসালাম সাল্লি আলা আসসালাম সাল্লি আলা নবী যাই যে তা দেখো ঐসে তা মেঘ ছায়া করেছে ইশারাতে তার চাঁদ আবার দুটুকরো হয়েছে তিনি আল আমিন বনের হোর নবীকে ঠিক চিনেছে দুধ দিয়ে তাই নবীর কাছে ফিরে আবার এসেছে এমনি মেহবুব দিও না ডুব পাপে সারা বেলা নবীর নামে শুভ সামে স্বয়ং খোদা তাআলা তাজিম করে দেখো না ফরিস্তা হুর মালা আসসালাম সাল্লি আলা আসসালাম খুশির মেলা ধরাতে এসেছেন কঙ্গলিওয়ালা যার প্রেমে দিওয়ানা স্বয়ং খোদা তালা তাজিম কর দেখো না ফরিস্তা হুরমালা আসসালাম আসসালাম সাল্লি আলা আসসালাম।